ফরজ না, সে কাজা করতে পারে, ঠিক আছে। আর পাঁচ নম্বর শর্ত হলো রোজা রাখতে বাধাদায়ক বস্তু যেমন ঋতুস্রাব, প্রসবোত্তরকালীন রক্তস্রাব ইত্যাদি না থাকা, সেটা মহিলাদের জন্য খাস। মহিলা যদি এইসব না থাকে তাহলে তাদের জন্য রোজা ফরজ, আর বাকি যদি থাকে তাহলে তার জন্য রোজা ফরজ নয়। তার জন্য কি করতে হবে? কাজা করতে হবে। দেখেন, নামাজ কাজা করতে হবে না কিন্তু রোজা কাজা করতে হবে। মহিলাদের এই অবস্থা যদি হয় তাহলে নামাজ কাজা করতে হবে না কিন্তু রোজা কাজা করতে হবে। রোজা শুদ্ধ হওয়ার শর্ত সমূহ, নম্বর এক, মুসলমান হতে হবে, মুসলমান ছাড়া রোজা শুদ্ধ হবে না। নম্বর দুই, রাত্রি থেকে নিয়ত করতে হবে, ফজরের আগে নিয়ত করতে হবে, এটা কিন্তু ওয়াজিব রোজার ক্ষেত্রে। নম্বর তিন, জ্ঞান সম্পন্ন হতে হবে, এটা কিন্তু সাবালক হওয়া জরুরি না, কারণ সাবালকের রোজা শুদ্ধ কিন্তু ফরজ নয়। আর এর জন্য বিবেক সম্পন্ন হতে হবে, দুটোই শর্ত, কারণ জ্ঞান সম্পন্ন ছাড়া রোজা শুদ্ধ হয় না, পাগলের রোজা শুদ্ধ হয় না। নম্বর চার, পার্থক্যের অনুভূতি থাকা, তার মানে পার্থক্যের অনুভূতি মানে ওই যে বলে না যে এমন শিশু যে সাবালক নয়, মানে সাবালকের বয়সে সে পৌঁছেনি কিন্তু তার জ্ঞান খাচ্ছে, ভালো মন্দের জ্ঞান হয়েছে, তাহলে তার রোজা শুদ্ধ হবে। পাঁচ নম্বর, ঋতুস্রাব ও প্রসবোত্তরকালীন রক্তস্রাবের সমাপ্তি হওয়া, এইসব মানে খুন বন্ধ হলে তখন রোজা শুদ্ধ হবে, তার আগে নয়। যে ব্যক্তির মধ্যে রোজা শুদ্ধ হওয়ার সৎসমূহ পূর্ণরূপে পাওয়া যাবে তার রোজা শুদ্ধ হবে, যদিও সে রোজাটি তার উপর ওয়াজিব না হয়। ওয়াজিব না হলো যেমন শিশু তার রোজা হয়ে যাবে, ওয়াজিব না হলো তার রোজা হয়ে যাবে। এই হলো মোটামুটি আজকের দাস, বাকি দাস ইনশাআল্লাহ পরবর্তীতে। আর আগামী এক সপ্তাহ ইনশাআল্লাহ আমাদের ছুটি থাকবে, আগামী শুক্রবার আবার আমরা দাসে শামিল হব ইনশাআল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।